শেষ জমানার উম্মত যারা করবে অনেক ভুল, শেষ জমানার উম্মত যারা করবে অনেক ভুল, বলে গেছে খোদার বন্ধু মোহাম্মদ রসুল, ওগো বলে গেছে খোদার বন্ধু মোহাম্মদ রসুল, কি বলে গেছে, সুদের টাকা দিতে পারলাম না, লিখে নিলে বসত হারা, ভিখারি হয়ে পথে ঘুরে, ছোট ছোট বাচ্চা নিয়ে শীতের রাতে দিন কাটাই, সুদ দিতে বলে এ হাল কেন করেলে ভাই, নামাজ রোজা হজ যাকাত তোর হবে না কবুল, নামাজ রোজা হজ যাকাত তোর হবে না কবুল, বলে গেছে খোদার বন্ধু মোহাম্মদ রসুল, ওগো বলে গেছে খোদার বন্ধু মোহাম্মদ রসুল, সঠিক ভাবে মজদুরের হক হিসাব করে দিলে না, পরের জমি দাবিয়ে নিয়ে বানাশাদের মহল খানা, গরিবের রক্ত চুষে চুষে ভালো ভালো খাবার খাস, তোর মায়ের পেটে ভাই আমি ফুটপাতে করি যে বাস, সময় থাকতে বদলে যা তুই কেঁদে পাবি না কুল, সময় থাকতে বদলে যা তুই কেঁদে পাবি না কুল, তোদের জন্য কাঁদে আমার মোহাম্মদ রসুল, ওরে তোদের জন্য কাঁদে আমার মোহাম্মদ রসুল, মাথায় টুপি মুখে দাড়ি পরনে লম্বা পাঞ্জাবি, কথায় কথায় মিথ্যা বলে তসবি গোনার বাহার কি, লোক দেখানো নামাজ পড়ে নতুন নতুন আইন করে, বড় বড় ফতুয়া ঝাড়ে মাজননী ভিক্ষা করে, সব ইবাদত পানি হবে ঈমান আসল মূল, সব ইবাদত পানি হবে ঈমান আসল মূল, তোদের জন্য কাঁদে আমার মোহাম্মদ রসুল, ওরে তোদের জন্য কাঁদে আমার মোহাম্মদ রসুল। ভাওতাবাজি ছেড়ে এবার সঠিক রাস্তায় চলো না, চগল খোরি বেইমানে আর ধোকা তুমি দেও না, নিজে ভালো তো সবাই ভালো অপরকে দোষ দেও না, হারাম হালাল দেখে খেয়ো মা বাপের সেবা করো না, তবা করো খোদার দারে মাফ করিবে রব্বুল, তবা করো খোদার দারে মাফ করিবে রব্বুল, তোদের জন্য কাঁদে আমার মোহাম্মদ রসুল, ওরে তোদের জন্য কাঁদে আমার মোহাম্মদ রসুল, মসজিদে তে হাঁকছে আজান ক্লাবে আড্ডা মেরো না, চায়ের দোকানে ফালতু কাজে সময় নষ্ট করো না, সত্য কথা বলতে শেখো মিথ্যার আশ্রয় নিও না, আল্লাহর ধ্যানে নামাজ পড়ো সম্মানের খাতিরে পড়ো না, রহমাতুল্লাহ কাঁদে রাত দিন, রহমাতুল্লাহ কাঁদে রাত দিন, এমন হয় না যেন ভুল, রহমাতুল্লাহ কাঁদে রাত দিন, এমন হয় না যেন ভুল, তোদের জন্য কাঁদে আমার মোহাম্মদ রসুল, ওরে তোদের জন্য কাঁদে আমার মোহাম্মদ রসুল, ওরে তোদের জন্য কাঁদে আমার মোহাম্মদ রসুল। www.anibas.in